الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ألم نخلقكم من ماء مهين، ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين، كذلك نفعل بالمجرمين، ويل يومئذ للمكذبين. ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين، إلى قدر معلوم فقدرنا فنعم القادرون، ويل يومئذ للمكذبين. ألم نجعل الأرض كفاتا، أحياء وأمواتا، وجعلنا فيها رواسي شامخات، وأسقيناكم ماء فراتا، ويل يومئذ للمكذبين. سورة المرسلات کے ایک ایک آیت تلاوت کرلم. ایر پوربیر কয়েকটি আয়াতের তাফসীর সংক্ষিপ্ত আকারে পেশ করা হয়েছিল। আজকে সূরাতে মুরসালাতের ১৬ নম্বর আয়াত থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত এখন তেলাওয়াত করলাম। এই আয়াতগুলির অর্থ আর সংক্ষিপ্ত টিকা পেশ করা হবে। রব্বুল আলামিন বলছেন, আলম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? পূর্ববর্তীদেরকে মানে পূর্বে যারা আল্লাহর সাথে কুফরি করেছিল, কুফরির পথে নেতৃত্ব দিয়েছিল, যারা মুসলিম একত্ববাদী তাদের উপর জুলুম নির্যাতন করেছিল, আল্লাহর উপর ইমান আনার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। যেমন কৌমে আদ, কৌমে থামুদ, কৌমে লুত ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ বলেন, আলম নুহলিকিল আউয়ালিন, আমি কি প্রথমে যারা এসেছিল পূর্ববর্তী ওদেরকে ধ্বংস করে হালাক করিনি? ثم نتبعهم الآخرين, তারপর এদের পশ্চাতে আনবো পরবর্তী লোকজনকে। মানে যেভাবে পূর্ববর্তী লোকদেরকে, জালিমদেরকে, কাফিরদেরকে, মুশরিকদেরকে ধ্বংস করেছি, এভাবে যারা ওদের অনুসরণ করবে তোমাদের মতো হতে, তাদেরকেও আমি ধ্বংস করব। যেমন মক্কার মুশরিকরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন করেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা আল্লাহর জাতির উপর ইমান এনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছেন, ইমানের ভিত্তিসমূহের উপর ইমান এনেছেন, তাদের সাথে তারা জুলুম, তাদের উপর তারা জুলুম নির্যাতন করেছিল। তো আল্লাহ বলেন, পূর্ববর্তীদেরকে যেভাবে আমি ধ্বংস করেছিলাম, পরবর্তীতে যারা এসে তোমাদের উপর জুলুম করছে, এদেরকেও এদের অবস্থাও আমি পূর্ববর্তী লোকদের অবস্থার মতো করবো। আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহ আমাদের হেফাজত করুন। সুম্মা নুতবিউহুমুল আখিরিন, এই পরবর্তী দেখা যায় মক্কার বড় বড় মুশরিকদেরকে, নেতাদেরকে অল্পদিনের ভিতরে আল্লাহ পাক এরকম ধ্বংস করলেন। যেমন আবু জাহাল, আবু লাহাব, এদের মধ্যে থেকে বড় বড় লিডার্স, নেতৃবর্গ বা নেতাদেরকে বদর যুদ্ধে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করলেন। আর কলিবে বদর, বদরের সেই কূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের লাশ ওখানে নিক্ষেপ করেছিল। বদরের কূপে তালিবে। তো আলম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন বলছেন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, এভাবেই আমি আচরণ করে থাকি অপরাধীদের সাথে। অনেক সময় আল্লাহ পাক পকড়াও করেন, আল্লাহ ঢিল দেয়, আর কাফিরদেরকে আল্লাহ বেশি দেয়, দুনিয়াতে বেশি দেয় না, মুসলমানদেরকে কম দেয়। মুসলিম যারা তারা বিভিন্ন বিপদে আক্রান্ত হয়, কাফিরদের জুলুম নির্যাতনের শিকার হয়, আর না হয় সাধারণত বিপদ আক্রান্ত হয়। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ نِشْتَيْ يَمِيتُ مَدْرِكَ بُرِكَّكُمْ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ কিছু ভয় দিয়ে, والجوع ভোগ দিয়ে, ক্ষুধা দিয়ে, وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ মালের ত্রুটি দিয়ে, وَالْأَنفُسِ জানের ত্রুটি দিয়ে, وَالثَّمَرَاتِ ফলমূলের ত্রুটি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা করছে কিনা? আবার লাম নুন তাগীর, যে যত বড় ইমানদার তত সে পরীক্ষার সম্মুখীন হয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, তারপরে সে অনুযায়ী যে যত ভালো ওই হিসাবে স্তরে স্তরে তার পরীক্ষা করা হয়। সুবহানাল্লাহ, মুসলমানদের উপর জুলুম নির্যাতন হবে, মুসলমানরা বিপদাক্রান্ত হবে, বিপদের সম্মুখীন হবে। এক তো আল্লাহ পরীক্ষা করতে চায় ইমান ঠিক আছে কিনা, দুই নম্বর এর মাধ্যমে আল্লাহ পাক তাদের গুনাহাত আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ, আপনার জ্বর হলো গুনাহ মাফ, তুমি মকজুম, চিন্তায় পড়ো গুনাহ মাফ, চিন্তায় আসে না, চিন্তায় গুনাহ মাফ। আচ্ছা, এমন কি আমরা মাছ খাই, মাছে ভাতে বঙ্গালি, তাই তো, মাছ খাই, মাছ খেলেন হালকা একটু কাঁঠা বিঁধল গলায়, মাঝে মধ্যে হয় কিনা? আপনারা তো পারদর্শী মাছ খাওয়াতে, তবুও মাঝে মধ্যে গলায় কাঁটা লাগে। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ অনুযায়ী এই যে গলায় কাঁটা বেঁধেছে বিঁধেছে এর কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন হাত্তা ইউশাকুহা, শাউকা মানে কাঁটা, যে কোনো একটা কাঁটা বিঁধল পায়ের নিচে যদি লাগে, পায়ের নিচে যদি কাঁটা বিঁধে তাহলে গুনাহ মাফ হয়, তাহলে গলায় যদি কাঁটা লাগে তাহলে মানে পায়ে কাঁটা বিঁধারছে যতটুকু কষ্ট হয় মানে পায়ে কাঁটা বিঁধে এর থেকে আরো বেশি কষ্ট অনুভব হবে গলায় কাঁটা লাগবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক এর মাধ্যমে গুনাহ মাফ করবেন। আলহামদুলিল্লাহ, মুমিনের প্রত্যেকটা কাজ ভালো। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খাইর ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খাইরান লাহ ওয়াইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খাইরান লাহ। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের ব্যাপারে আশ্চর্য লাগে, সে তার প্রত্যেকটি কাজই কল্যাণকর, সে যদি আল্লাহর পক্ষ থেকে লাভবান হয়, সে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়, ইন আসাবাতহু সাররা, সে যদি খুশির খবর পায়, আনন্দ উপভোগ করে, তাতেও কল্যাণ রয়েছে। কারণ সে যখন আল্লাহর কোনো নিয়ামত উপভোগ করবে তখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলা ফায়াহমাদুহু আলাইহা। আল্লাহু আকবার, আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হন যে বান্দা কোনো যে বান্দা খাবার খেলো আর আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ মুফজুদ, প্রত্যেকটা কাজ মুমিনের ভালো। ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলা ফায়াহমাদুহু আলাইহা, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হন যে বান্দা খাবার খেলো আর আল্লাহ শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, আপনার খাবার খান আলহামদুলিল্লাহ বলেন না, দেখবেন যে কোনো মুসলমান শয়তান হলেও দুষ্ট হলেও খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, হয়তো দুই একটা থাকতে পারে নেহায়েত দুষ্ট, ওইটা আর না সাধারণত দেখবেন যে কোনো মানুষ মুসলিম ওই হয়তো দোয়াটু এত এতটুকু যায় না কিন্তু আলহামদুলিল্লাহ বলে, বলো না ভাই, আমার তো আমার সবাই বলেন আপনারা বলেন না, কেউ তো এরকম হয়তো পাওয়া যাবে না যে বলে না আলহামদুলিল্লাহ, সবাই কমপক্ষে আলহামদুলিল্লাহ বলে, আত্মতৃপ্তি লাভ হয় অটোমেটিকলি মুমিনের মন থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার স্বভাবগত গুণ এটা, এরকম এই গুণ তার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন মুমিনের মধ্যে যে অটোমেটিকলি সে কোনো একটা নিয়ামত উপভোগ করে বলে ভাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে ওটা বুঝে না, এরকম আছে অবশ্য, আর না সাধারণত আপনারা এখানে যারা উপস্থিত সবাই অবশ্যই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন মুমিনের প্রত্যেকটি কাজই কল্যাণকর, সে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত উপভোগ করে আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে এটা তো কল্যাণকর। আর আরেকটা ওই আসাবাতহু দাররা সাবারা ফাকান খায়রাল্লাহ, আর যদি বিপদ আক্রান্ত হয় দুঃখে পতিত হয় রোগাক্রান্ত হয় বিপদ আক্রান্ত হয় হুচুচ হয়ে পড়ে গেছে সাহ অথবা মনে করেন একটা কাঁথা বিঁধেছে, ওই সময় সে ধৈর্য ধারণ করে মুমিন, এতেও রয়েছে তার কল্যাণ। অন্য রিওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো মুমিনের মুমিন কষ্টে পতিত হয় ক্লান্তিতে পড়ে চিন্তায় পড়ে হাম গম হাত্তে শৌকা এমন কাটা বিধে, এর বদলেও আল্লাহ পাক তার গুনাহ মাফ করে, ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতা। আল্লাহ মুসলিম খুব ভালো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের এই অবস্থা। আচ্ছা সূরাতুল মুরসালাত আল্লাহ কি বলছেন, أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ। সেদিন যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের জন্য হবে ধ্বংস, ওই কাফির কাফির কুফফারদের জন্য হবে ধ্বংস, আর প্রত্যেক মুসলমানের জন্য ধ্বংস হবে না, সফলতার সফলতা কামিয়াবি আর কামিয়াবি ওখানে তাদের কল্যাণ আর কল্যাণ। এমনকি মোমিন যদি খারাপও হয় তবুও সে আল্লাহর আল্লাহর রহমতের দৃষ্টি পাবে, পাবে কি না, আল্লাহ যদি তাকে মাফও না করে মোমিন মাফ করলো না কিন্তু তার ভিতরে ঈমান আছে তার কৃতকর্মের ফল তাকে ভুগতে হবে, আল্লাহ মাফ করে নি আমার আদাবের সম্মুখীন হতে হবে, তবুও সে মুসলিম, আদা তার আদাবের মেয়াদ শেষ হওয়ার পর সে তো জাহান্নাম থেকে বের হবে, বের হয়ে আসবে কোথায়, জান্নাতে, তবু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মধ্য থেকে কেউ কি চাইবে আমি প্রথমে জাহান্নামে যাব তারপরে জান্নাতে আসবো, কেউ চায় এটা, আলহামদুলিল্লাহ তাহলে আপনারা সবাই কামিয়া বুঝছেন, সব কামিয়া, কেউ যেন মনে না করে একদিন তো একদিন না একদিন তো বের হব, আমরা এরকম আশা রাখবো না, যদি আমাদের আশা থাকে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে মাফ করবে তাহলে আমাদের উচিত আমরা আমাদের আমলের ইসলাহ এখনই করব, বুঝতে পারছেন, আমাদের ইসলাহ করা উচিত, বলবেন না কালকে তারপরে পরশু তার সঙ্গে তরশু এরকম করতে করতে মোট চলে আসো তো কোন দিন, একটু চোখ বন্ধ করে দেখুন তো এখানে যারা আছেন আপনারা সবাই বড়, হয়তো অপেক্ষামূলক বয়স কারো কম থাকতে পারে 23-24-25 সাহ আর না 15 বছর হয়ে গেছে বালি সবাই বড় আলহামদুলিল্লাহ, কেউ বলবেন আমি না বালিক সবাই বালিক, দেখো তোমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে কি আমাদের, তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, তোমার জীবন সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। যে মুহূর্ত আমার যাচ্ছে এই মুহূর্ত কি আর ফিরে আসবে? আজ যে চলে গেল আবার এই আজ আর আসবে? এখন আজ চলে গেছে, এই আর আজ এই কত হয়ে গেছে। তাই আমাদেরকে পরবর্তী জিন্দগি সম্পর্কে, আসল যে ভবিষ্যৎ, আমরা বললাম আরে ভাই ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা কর। ওই ভবিষ্যৎ বলতে কি বলছে, বাপের হোটেলে খাচ্ছে ঠিকই আছে, ভবিষ্যৎ ওই ভবিষ্যৎ, এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ। আপনি যে ভবিষ্যতের কথা বলছেন এটা কোন ভবিষ্যৎ? বর্তমান ভবিষ্যৎ। আর আসল যে ভবিষ্যৎ ওইটা হচ্ছে কালকের ভবিষ্যৎ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে, আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করো। আর তোমাদের সকলের উচিত আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে, কি প্রেরণ করছে, কি পেশ করছে, ওইটা সে যেন ভেবে চিন্তে দেখে। আগামীকাল, ওই আগামীকাল বলতে কোনটা? কালকে, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, না কিয়ামতের দিন, না মরার পরের জিন্দেগি? আল্লাহ আমাদের হেফাজত করুন। কারণ মারা যাওয়ার পরের যে জিন্দেগি এটাই হচ্ছে কবর। আর এটি হলো আউয়ালু মানাজিল আখিরা, আখিরাতের স্তর সমূহের প্রথম স্তর হচ্ছে কবর। এর জন্য উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হাসান পর্যায়ের রিওয়ায়াত, যখন তিনি কবরস্থান দিয়ে যেতেন খুব বেশি কাটতেন, এমনকি তার দাড়ি কেটে মানে ভিজে যেত, দাড়ি দিয়ে পানি বাসত। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, সকলের দাড়ি ছিল, ঠিক না? ইসলামী ফিতরা, স্বভাব, স্বভাব। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কাটতেন। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তাহলে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক ছিল, কথা বুঝছেন, ঘন দাড়ি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এইভাবে হাদিস এসেছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে দাড়ি ছিল, ওইভাবে সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, উসমান, আলী, আসহাবুল আশারাতিল মুবাশশারা বিল জান্নাহ, আসহাব আল বদরিয়্যিন, তারপরে আসহাব হুদাইবিয়া, সবার দাড়ি ছিল। সুবহানাল্লাহ, আমরা এসে এই দিনে এসে ইয়া তো নেই হ্যাঁ, ইয়া তো এরকম একটু ইমান তাজা করা দরকার, ইমান তাজা করা দরকার। এখন বোঝা যায়, এখন এমন হয়েছে বেশিরভাগ মানুষ দাড়ি রাখে না, এখন দাড়ির বক্তব্যই নেই, কমপক্ষে বক্তব্য বলা উচিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার জন্য। আচ্ছা, আসেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কবরস্থান দিয়ে যখন যেতেন খুব বেশি কাঁদতেন, এমনকি দুই চোখের পানি তার দাড়ি দিয়ে বাসত। তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন, এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নামের কথা আলোচনা হলে আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের কবরস্থান গিয়ে গেলে, কবরস্থানের কাছ দিয়ে গেলে এত এরকম কাঁদেন? তিনি বললেন, দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের প্রথম স্তর হচ্ছে প্রথম মঞ্জিল। আমরা মঞ্জিল বলি না, প্রথম বাড়ি, মঞ্জিল বাড়ি, বাড়ি তো হ্যাঁ, প্রথম মঞ্জিল। ওই বাংলাতে বলে মঞ্জিল, দেখবেন বাসা বাসা অমুক মঞ্জিল, অমুক মঞ্জিল, হ্যাঁ মঞ্জিল, ও মঞ্জিল, প্রথম বাড়ি হচ্ছে এটা। এখানে যদি মানুষ কামিয়াব হয়ে যায়, তাহলে বাকি সব ঘাঁটিগুলিতে, সব বাড়িগুলিতে কামিয়াব হয়ে যাবে। আর এখানে যদি আটকা পড়ে, বাকি সব জায়গায় আটকা পড়বে। এই জন্য আমি বেশি কাঁদি। তাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকেই বলেছেন, তোমরা যখন শেষ বৈঠকে বসবে সালাতে, তখন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, ঠিক না? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওমিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, আমি তোমার কাছে জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাই, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। চার ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে সব ফিতনার মধ্যে দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড়। দাজ্জালের ফিতনা থেকে বড় ফিতনা আর কিছু হতে পারে না। সবাই বলি নাউযুবিল্লাহ। এজন্য দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, তোমরা চারটি জিনিস থেকে আশ্রয় চাও। ইযা তাশাহাদা আহাদুকুম ফালিয়াতাউযু বিল্লাহি মিন আরবা। তোমাদের কেউ যখন তাশাহুদ শেষ বৈঠকে বসবে, তাশাহুদ পাঠ করবে, তখন যেন চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। কবরের আযাব মুশকিল কিনা, জাহান্নামের আযাব মুশকিল কিনা, জীবন মরণের ফিতনা বিপদ মুশকিল কিনা। আচ্ছা দেখেন আরেক মুশকিল কোনটা, দাজ্জালের ফিতনা। দাজ্জাল তো এখনো বের হয়নি, আল্লাহ জানে কোনদিন বের হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে তোমরা আশ্রয় চাইবে। যদিও সরাসরি দাজ্জাল নাই, কিন্তু দাজ্জালের ছেলা তো সবসময় আছে। এখন নাই দাজ্জালের ছেলা, তাই আল্লাহর কাছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। তো কবরের আযাব মওজুদ। তো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর থেকেই তার আখিরাতের জিন্দগি শুরু হয়ে যায়। আচ্ছা প্রথম আখিরাতের প্রথম ঠিকানা, কিন্তু এটা আসল আখিরাত নয়। আসল আখিরাত কোন সময়? যখন কাল কিয়ামতের দিন আমরা উঠবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি আমার তোমাদেরকে ফিরিয়ে দেব। আপনি যে অবস্থায় যান, ওই পৃথিবীতেই থাকবেন, এটা মাটি না, যেখানেই যান, কুকুরের পেটে যান অথবা সিংহের পেটে যান, মাছের পেটে যান, ওই পৃথিবীতেই আপনি আছেন আর্দে। তো আল্লাহর কথা সত্য হলো না মিথ্যা? ওই আর্দেই থাকবেন, এটা পৃথিবী। মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমি থেকে তোমাদেরকে আবার পুনরায় আমি বের করব। সুবহানাল্লাহ, আল্লাহ বলে আমি বের করব। আপনার কি অবস্থা? আপনি তো মাটির সাথে নিষ্পেষিত হয়ে গেলেন। ইসরাফিল আলী ইসলাম যখন সিঙ্গায় ফিরবেন অটোমেটিকলি উঠবেন, যে যেখানেই আছে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আছে, একটা আরেকটার সাথে জোর লেগে যাবে। বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম তার রবকে বলেছিলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুযু আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ সুম্মা দ'উহুন্না ইয়াতীনাকা সা'ইয়া ওয়া'লাম আন্নাল্লাহা আযীযুন হাকীম। ইব্রাহিম তার রবকে বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম, রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা, হে রব আপনি আমাকে দেখিয়ে দিন আপনি মৃতদেরকে কিরকম জিন্দা করবেন। বুঝছেন কিরকম জিন্দা করবেন? আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিসসালামের কি বিশ্বাস নেই আল্লাহ আবার জিন্দা করবেন মৃতদেরকে? বিশ্বাস তো আছে, আমাদেরও বিশ্বাস আছে ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো, লাজিম মজবুত বিশ্বাস আছে। আমি মরব, মাটির সাথে নিষ্পেষিত হব, আমার শরীর অঙ্গ প্রত্যেক কিছুই বাকি থাকবে না, একটা জিনিস বাকি থাকে, আজবুদ জানান একদম শেষ অস্থিটা বাকি থাকবে। বুঝছেন ওখান থেকে আল্লাহ পাক তুলবে। আমার বিশ্বাস মারা যাব, মাটির সাথে মিলে যাব, পুনরায় আবার আমাকে তুলবেন। ইয়া রব তুমি আমাদের সকলের ইমান তাজা করে দাও, আমাদের ইমান বাড়িয়ে দাও। যদি ইমান যদি মজবুত হয় না, তাহলে দুনিয়ার জন্য আমাদের এত লুভ থাকবে না, কামাই করব, দুনিয়া ছাড়বো না। কিন্তু মুশকিল হচ্ছে কি, দুনিয়ার লোভে পড়ে যায় মানুষ। দুনিয়ার লোভে পড়ার কারণে হালাল হারাম ভেদাভেদ নাই, হালাল হলো আলহামদুলিল্লাহ, হারাম হলেও আলহামদুলিল্লাহ, দুনিয়ার লোভে পড়ার কারণে। যদি আখেরাতমুখী হয় দুনিয়ার লোভ থাকবে না, বলবে দুনিয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ প্রতীকের সাথে দিয়েছেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাকিবিন ইস্তাগাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহ, একজন আরোহী গাছের ছায়া নিচে কিছুক্ষণ আরাম নিল, বিশ্রাম নিল, তারপর চলে যায় না? ওই রকম হচ্ছে দুনিয়ার উদাহরণ। আমরা যেমন গাছের নিচে কিছুক্ষণ অবস্থান নিচ্ছি, পরে চলে যাব, যাব কই? আখেরাতে। ওই দুনিয়া, কিন্তু আমরা মনে করছি যেমন দুনিয়াই হচ্ছে আমাদের আসল ঠিকানা। ইন্না লিল্লাহ ওয়া ইন্নাহু রাজিউন, কখনো দুনিয়া আসল ঠিকানা না। তাই আখেরাত আসল যে ঠিকানা, সেই ঠিকানার দিকে আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। দুনিয়াইয়া দুনিয়াইয়া আখে, যতই কামাই করি, যতই কোটিপতি, আর যতই দেখবেন পরে নাই। তো আমার এক আত্মীয়, আমার মানে আমাদের গোষ্ঠীর বড় বোন, আমাদের চাচাতো বোন, উনি ব্রিটিশ থাকেন লন্ডন। তো কালকে আমাকে সংবাদ দিয়েছে উনার বড় নাতি, বয়স বেশি হয়নি, বয়স 23 বছর, মাত্র 23 বছর। গত বছর নাকি হঠাৎ করে শরীর ফুলে গেছে, ডাক্তাররা বলছে তার হার্ট দুর্বল হয়েছি, খুব চৌকাদার থাকতে হবে, এক্সারসাইজ করবে বেশি, বুঝছেন? এরকম করে চিকিৎসা বিকিৎসা চলছে। এই কালকে না পরশু মারা গেছে, মাত্র 23 বছর বয়স। থাকে কোন জায়গায়? ব্রিটিশ লন্ডন। তার ইষ্টি গোষ্ঠী সবাই লন্ডন। পয়সা কম নাকি? পয়সা কম না বেশি? হায়ারে পয়সা। তো পয়সা ঠিকাতে ঠিকাতে পারলো কই? ব্রিটিশ ডাক্তার গুলো গেল কই? কই বাংলাদেশ ডাক্তার গেল কই? কেউ রক্ষা করতে পেরেছে? আচ্ছা, এই আমি দেখালাম আমার নিজের আত্মীয়। ওই কালকে আমার আম্মা বলছে এরকম এরকম। তো আমার বোন যিনি বড়, আমাদের বড় আপা আর কি, বড়, উনি আম্মার সাথে কথা বলছেন, অনেক কেঁদেছেন বললেন আম্মা। কিন্তু তার বয়স কিন্তু আমার হয়তো আমার আম্মার থেকে হয়তো 2 বছর বড় হতে পারে, গোষ্ঠীর বড় আপা, বুঝছেন? কিন্তু আদর খুব বেশি, আমার ইদানিং নাকি খুব সম্পর্ক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন তো মাত্র বয়স 23 বছর, পয়সা পয়সা সব মজুদ। আল্লাহ আকবার, তার বয়স এই 23 বছর নিয়ে এসেছিল। আচ্ছা 23, কত বাচ্চা তো আমরা জানি মায়ের পেটেই শেষ হয়ে যায়। আমার জানা মতে আমি নিজেরই 2টা বাচ্চা গেছে, আপনারা হয়তো জানেন। একটা এক বাচ্চা, তার নাম ছিল আহমেদ, আমার ছেলে, জন্মের 12 দিনের দিন সে মারা গেছে আলহামদুলিল্লাহ, আনাম সজ্জিদ, বুঝছেন? আরেক ছেলে এখানে যারা উপস্থিত ছিলেন হয়তো কেউ কেউ জানে, কেউ কেউ জানে 4 মাস পর 5ম মাসে সে এখানেই মারা গেছে মায়ের পেটে, পরে এখানেই তাকে দাফন করা হয়েছে। কে কে জানে না হাত তুলে দেখি, কয়েকজন জানে কি? মাশাআল্লাহ জানে আলহামদুলিল্লাহ। এখানে তার নাম রেখেছে আম্মা। তারপর আমাদের বাসায় ফতোয়া অনুযায়ী আমি তার আকিকাও করেছিলাম। হ্যাঁ, আকিকা হয়েছিল নাকি? আচ্ছা, আহমেদের আকিকা তো হুদাইফার আকিকা এখানে হয়েছে, আম্মার আকিকা হয়েছে। আল্লাহ শুকুর, আল্লাহ তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। দেখলে আমি আমার কথা বললাম, আপনারা দেখেন আপনার আশপাশে। তার ওই যে আমার বাচ্চা যেটা মায়ের পেটে গেছে, তার মায়ের পেটে 5ম মাসে গেছে, মাত্র 1 মাসে জিন্দগি পেয়েছে। 4 মাস পর বাচ্চার মধ্যে রূহ ফুকা হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন 43 পর বাচ্চার মধ্যে কি আসে? রূহ আসে। এই দেখেন আল্লাহ পাক ওই রূহ দিয়ে এখন সে মানুষ হয়ে গেছে, আর 1 মাস পর সে মারা গেছে। ওই একদম হুবহু তো আর জানি না হিসাব, কারণ 4 মাস 5 মাস হয়েছে মারা গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহি বিহামদি, এটা হচ্ছে আমার বাচ্চা। আর যেটা মায়ের পেট থেকে নিয়মতান্ত্রিক বের হয়ে 12 দিনে মারা গেলে কিন্তু কোনো ইস্কালই নেই, ঠিক না? তার আকিকা কিন্তু 7ম দিনে করা হয়েছিল বাংলাদেশে, আর আমার তো এখানে ছিল। এখানে যারা যারা আমি পড়েছি আরও কেউ কেউ ছিল, আমার সরব ডিউটি ছেড়ে এসেছিল জানাজা পড়েছে, সবাই আসতে পারেনি। বাচ্চা তো এত আমিও তেমন তেমন চর্চাও করিনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সীমিত সময় রেখেছে আমাদের সকলেরই, আমরা তো বড় হয়েছি। এখন যার বয়স 50 আলহামদুলিল্লাহ, যার বয়স 30, 32, 35, 40, 50, 55, ঠিক না, 65, সবাই যে যেরকম বয়স পেয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মনে করি হয়তো আমি একটু পরে, এক মিনিট পরেই হয়তো আমি মারা যেতে পারি, এরকম আমাকে আমাকে মৌতের কথা স্মরণ করা দরকার, আমাকেও দরকার, আপনাকেও দরকার। আমরা এরকম হয়েছি দুনিয়ামুখী, যেমন আমি মরবই না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা বেশি বেশি করে আকফিরু হাযিমাল লাযাত, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী সেই বস্তু, সেই কথা তোমরা স্মরণ করো। আর ওইটা কোনটা? মৌত। মৌতের কথা তোমরা বেশি বেশি করে স্মরণ। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাযযিবিন, কিয়ামতের দিন যারা আল্লাহর একত্ববাদ মানে না তাদের জন্য হচ্ছে ধ্বংস। আর আমরা যদি, আল্লাহ যদি আমাদেরকে দিনের উপর রাখে, দিনের উপর মৌত দেয়, তাহলে আমাদের জন্য ধ্বংস না, বলেন ইনশাআল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের উপর সাবিত রাখো, আমাদের সকলের ইমান তাজা করো, আমাদেরকে জ্ঞান দান, হক বুঝে হক মানার তৌফিক দাও এবং হক প্রচার করার তৌফিক দান। তাই আমি আমাকে এবং আপনাদের সকলকে বলছি, আমরা সবাই যেন দিনের দাওয়াতি কাজ করি ইনশাআল্লাহ, ঘরে ঘরে হক পৌঁছাই। এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্র, সেন্টার, আমরা বলেন ইসলামিক সেন্টার, দিনী কেন্দ্র আলহামদুলিল্লাহ। শিক্ষাগার সবাইকে নিয়ে আসার চেষ্টা করুন, সবাই ঝাঁপিয়ে পড়েন, দেখবেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ অন্যরকম হয়ে যাবে। একটু সময় ব্যয় করুন আল্লাহর পথে, দিন শিখার জন্য আসুক, দিন বোঝার জন্য আসুক। এমনি আসলো আর কিছু খেয়ে চলে গেল, এটা হয় না, বুঝতে পারছেন? দিন শিখার জন্য আসবেন, দেখবেন আপনারা উপকৃত হবেন আলহামদুলিল্লাহ। এখানে এই মসজিদে প্রতি সপ্তাহে একবার শুক্রবারেও খাবার ব্যবস্থা থাকে, খাবারের ব্যবস্থা শুক্রবার যুগের আপাতত দর্শ হবে, জুম্মার পরে, জুম্মার পরে দর্শ হবে। আর আলহামদুলিল্লাহ জনসংখ্যা মোটামুটি খারাপ নয়, বৃহস্পতিবার খারাপ নয়। আপনারা আজকে হয়তো স্থান একটু ব্যতিক্রম হওয়ার কারণে হয়তো কম, তবুও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক লোক এসেছেন। আর আপনারা আগামী সপ্তাহে আরও বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন। আচ্ছা, সোমবারেও এখানে দর্শ হয় রাত্রে, সোমবারে দর্শ হয় রাত্রে, আর শনিবারে শনিবারে জোহরের পর দর্শ হয় আলহামদুলিল্লাহ দর্শ মাদ্রাসা, শনিবারে জোহরের পর দর্শ হয়। তো এই শনিবার বলছি দর্শ হবে না, যেহেতু বেশিরভাগ যারা এখানে উপস্থিত হয় সবাই রোজা দেয়, তো বলো আলহামদুলিল্লাহ। কিন্তু কালকে দর্শ হবে ইনশাআল্লাহ, রোজা অবস্থা, যারা রোজা রাখবে আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখবে না কালকে জুম্মার পরে দর্শ আছে। এমনিভাবে শনি রবি সোমবার এখানে, মঙ্গল বুধ ওই সেন্টারে আমাদের অফিসের উপরে ইনশাআল্লাহ তাআলা দর্শ, কোরআনের ব্যবস্থা আছে রাত্রে। আশপাশে যারা আছে 11টা পরে দর্শ বন্ধ, দোকান বন্ধ করে আপনারা চলে আসবেন, বুঝতে পারছেন? একটু একটু বসেন, 10 মিনিট 15 মিনিট প্রত্যেক দিন, দেখবেন ইনশাআল্লাহ সময়ের মধ্যে অনেক বরকত হবে, কোরআন শেখার চেষ্টা করুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে আয়াত পাঠ করছিলাম, আল্লাহ বলছেন আলাম নাখলুককুম মিন মাইন মাহিন, ওই কাফের মুশরিকদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, দেখো আমরাও শামিল, আমাদেরকেও বুঝাচ্ছেন, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফী ক্বারারিম মাকীন, তারপরে তোমাদেরকে আমি নিরাপদ সংরক্ষিত স্থানে, নিরাপদ আধারে তোমাদেরকে রাখি, বা ওই ওই পানিকে রাখি, তুচ্ছ পানি, শুক্রবিন্দু, মায়ের জরায়ুতে রাখেন আল্লাহ পাক, হেফাজত করেন ওটা, সুবহানাল্লাহ। ইলা কাদারিম মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত ওখানে থাকে, ওই পানি থাকে নুতফা, তারপরে ফাকাদারনা ফানিমাল কাদিরুন, তারপরে শুন পরিমিতভাবে গঠন করেন আল্লাহ পাক, পরিমিতভাবে নিয়মতান্ত্রিক, আল্লাহ বলছেন আমি কতই না সুন্দর নিপুণ সৃষ্টিকারী, কতই না সুন্দর গঠন আকৃতি মানুষের সৃষ্টিকারী। সুবহানাল্লাহ। দেখেন ওই নুতফা প্রথমে ছিল বীর্য 40 দিন, তারপরে রক্ত জমাট রক্ত, তারপরে গোষ্ঠীর রূপটা টুকরো, তারপরে তার পরিবর্তন ঘটে। এবারে আপনার হাত পা চোখ নাক কান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ পাক নিয়মতান্ত্রিক রাখেন পরিমিতভাবে। চোখ যেখানে রাখার ওখানে, কান যেখানে রাখার ওখানে, মাথা যেখানে রাখার ওখানে, এমনিভাবে নাক যেখানে রাখার সেখানে, মুখ যেখানে রাখার সেখানে, চুয়াল সুন্দর করে রাখেন সব, ঠোঁট সুন্দর করে রাখলেন, নাক দেখেন দুই চিত্র সুন্দর করে রাখলেন, কান দেখেন কীরকম রাখলেন, হাত দুই সাইডে দুই রেখে কীরকম রাখলেন, পা দেখরকম কীরকম রাখলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার লজ্জাস্থান যেরকম রাখার ওই রকম রেখেছেন। হ্যাঁ সুবহানাল্লাহ। আগে পিছনে কীরকম, যদি আগেরটা পিছনে রাখতেন পিছনেরটা আগে রাখতেন, হাত যদি একটা আরেকটার জায়গায় রাখতেন, হাত যদি পায়ের জায়গায়, পা যদি হাতের হাতের জায়গায় রাখতেন, তাহলে অবস্থা কী হতো? বুঝতে পাচ্ছেন আল্লাহ কত সুন্দরভাবে আমাদের সকলকে সৃষ্টি করেছে? বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ এত না শুকুর, এই সব নিয়ামত পেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বক্তব্য রেখে শেষ নাই। আল্লাহ কোরআন একটু ভালো করে মানুষ অনুধাবন করে এখানেই শেষ, কত তফসির করবে? বুঝে আসলে ফাকাদারনা ফানিমাল কাদিরুন, এত সুন্দরভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি, দূরত্ব তোমার এক অঙ্গের আরেক অঙ্গের মধ্যে কতটুকু দূরত্ব তা ওই ওই হিসেবে রেখেছেন। চুপ চুপ যদি আল্লাহ পাক চুকে একটা দিতেন কিরকম দেখতো, কান একটা, মাঝে মধ্যে আমরা দেখতে পাই একজনের যেমন ঠুট ফাটা কিরকম লাগে দেখতে, এরকম তো আল্লাহ আমরা যারা এখানে সবার ঠুট মজুদ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের হচ্ছে কি অবস্থা, শুধু ওই উপরের যে ওর দিকে আমরা তাকাই, নিজের দিকে তাকাই না। আল্লাহ যে তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, মানুষ প্রথম নম্বর মানুষ করে সৃষ্টি করেছেন, তারপর তোমার গঠন আকৃতি এত সুন্দর, তুমি বলো ও ফর্সা আমি ফর্সা না, ও হাদা এরকম এরকম, ও বড় কোটিপতি আমি বললাম মুশকিল মাফি, সেই ওইটাই দেহে সে দেখে না, তার চেয়ে নিম্নমানের লোকজনের দিকে সে তাকায় না। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের মধ্যে ত্রুটি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উপরের লোক দিকে তাকাবে না, নিচের লোকদের দিকে তুমি তাকাবে, তাহলে তোমার উপর আল্লাহর যেসব নেয়ামত হয়েছে ওগুলোকে তুমি তুচ্ছ ভাববে না, ওগুলোকে তুমি তুচ্ছ ভাববে না। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফাকাদারনা ফানিমাল কাদিরুন ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। কিন্তু সেদিন এইসব নিয়ামত পেয়েও যারা নিয়ামতের কদর করবে না তাদের জন্য হচ্ছে ধ্বংস। তাই আসুন আমরা সবাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলুন ইনশাআল্লাহ, আর হকের পথে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, দুনিয়াতে আমাদেরকে ভালো অবস্থায় রাখো, আখেরাতে ভালো অবস্থায় রাখো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের উস্তাদদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, আমাদের নিয়ত খারিজ করে দাও। আল্লাহ সব রকমের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করো, হিংসুকের অনিষ্ট থেকে হেফাজত করো, অসৎযুগের অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান। আমরা যেন ইলিম অর্জন করে ইলিম অনুযায়ী আমল করতে পারি এবং তা প্রচার করতে পারি সেই তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।